السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا. গগনে ভুবনে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, যার হুকুমে, যার নির্দেশনায় দিন রাত অতিবাহিত হচ্ছে, বছরের পর বছর অতিবাহিত হচ্ছে, পুরনো বছর পার হয়ে নতুন বছর আগমন করছে। ভাইরা আমার, শতকোটি শান্তির ধারা বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। বিশেষ করে আজ জুমার দিন, যে জুমার দিনে বেশি বেশি দরুদ পড়তে বলা হয়েছে আমাদেরকে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আমরা যে বিষয়টা উপস্থাপন করব ভাবছি, সেটা হচ্ছে এলো দিন গেল দিন, এলো বছর গেল বছর, বছরের পর বছর এভাবে পার হয়ে যাচ্ছে। আমরা কি সেই বছর দ্বারা উপকৃত হচ্ছি না ক্ষতিগ্রস্ত হচ্ছি? হিসাব আমাদের হবে, এটা যেন আমরা মনে না করি যে আমরা মরব না। আমরা বিশ্বাস করি যে আমরা মরব, কিন্তু এই মরার পরে কি হবে এ নিয়ে সমস্যা আছে। এ নিয়ে হয়তো অনেকের ইমান একিন নেই, অনেকের আছে তো দুর্বল, অনেকে বলে কি জানি কি হবে, অনেকে বলে আল্লাহ করিম, আল্লাহর দয়ার উপরে ভরসা রেখে বাবা গোপাল এইভাবে খাবে কদিন, বলে গোলেমালে যাই যদ্দিন, গোলেমালে চলছে আর কি, কি হবে জানি না বাবু, যা হয় হবে আর কি করা যাবে। অধিকাংশ মানুষ এই শ্রেণীর, কিন্তু জ্ঞানীরা সেরকম না। জ্ঞানীরা, ইমানদাররা, যাদের ইমান পরিপক্ক, তারা জানে যে আমাদের মরণ হবে আজকে অথবা কিছু বছর পর, আর আমাদেরকে হিসাব দিতে হবে। হিসাবের খাতা আল্লাহর কাছে আছে, প্রত্যেকটা দিন খাতা লিপিবদ্ধ হচ্ছে, আর সারা বছরের যে খাতা, সাদা খাতা আমরা লিপিবদ্ধ করেছি, যে লিপিবদ্ধ, যা লিপিবদ্ধ করেছি, কেরামান কাতেবিন যা লিপিবদ্ধ করেছেন, নেকি অথবা বদি, সব কিছুর হিসাব কাল দেওয়া হবে, প্রতিফল অথবা প্রতিদান আমাদের সামনে আসছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফা, আল্লাহ তাআলা রাত দিনকে এক অপরের পিছনে লাগিয়ে দিয়েছেন। সূর্য উঠলে দিন হয় আর সূর্য ডুবলে রাত, রাতে শুলেন, যদি কাল সকালে জাগেন তাহলে কাল হয়, আর না জাগলে পরকাল হয়, একেবারে কাল থেকে পরকালে পৌঁছে যাবেন। আল্লাহ তাআলা এই রাত দিনের পশ্চাতে তিনি সৃষ্টি করেছেন, তার পশ্চাতে শিক্ষা নিতে বা উপদেশ নিতে নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন যে এইভাবে আমি রাত্রি এবং দিনকে পরের পর আনাগোনা করিয়েছি যাতে করে ইয়াজ্জাক্কার, যে ব্যক্তি ইচ্ছা করে সে উপদেশ গ্রহণ করে, আর যে ব্যক্তি ইচ্ছা করে সে শাকুর হতে পারে। শাকুর মানে কি? শুক্রিয়া জ্ঞাপনকারী, কৃতজ্ঞ। আমরা যে রাত দিন অতিবাহিত করছি, সেকেন্ডে সেকেন্ডে নিঃশ্বাস নিচ্ছি, আল্লাহ তালার রুজি থেকে পানাহার করছি, বেঁচে আছি আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, যেভাবেই হোক যে হালই হোক বাঁচিয়ে রেখেছেন, তার জন্য শুক্রিয়া আদায় করতে হবে না হবে না? তা আমি এই সৃষ্টির জন্য আমি সৃষ্টি করেছি রাত দিনকে এইভাবে যাতে করে মানুষ উপদেশ গ্রহণ করে যে এইভাবে একটার পর একটা আমার দিন ক্ষয়ে যাচ্ছে, আমার মাস বয়ে যাচ্ছে, আমার বছর চলে যাচ্ছে, এরপরে আমাকে যেতে হবে কোথায়। সাধারণত বছরের কি বলে জীবনের শুরুতে খেয়াল থাকে না, আবার এমন একটা জীবন আসছে কৌশর, সেই সময় তো একদম মানে ধরাকে সরাজ্ঞান, ধরা নয় যেন সরা, কোনো ফিক্র নেই, ন চিন্তা ডু ফুর্তি, এ এক সময়, তারপরে আস্তে আস্তে যৌবন, তারপরে সংসার, সংসারের বোঝা চাপলে তখন আস্তে আস্তে মনের ভিতরে ভারিক কি আসে, আর তখন সে বুঝতে শেখে, তারপর যখন বার্ধক্য আসে তখন ভাবে যে হ্যাঁ এবারে মরতে হবে, যে সুযোগ পায় সে পায়, যে সুযোগ পায় না তার আগে সে দুনিয়া থেকে বিদায় নেয়। মোট কথা এখানে আমাদের চিন্তার বিষয় আছে যে আমরা উপদেশ গ্রহণ করব এবং সোজা পথ গ্রহণ করব, সোজা পথে চলব। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, সেখানে বহু মানুষ বহু রকম কর্মকাণ্ডের মধ্যে নিমজ্জিত থাকে, কেউ থাকে আল্লাহর ইবাদতে আর কেউ থাকে আল্লাহর বিরুদ্ধাচরণে, মহান আল্লাহর বিরুদ্ধাচরণে থেকে নানা বিলাসিতা এবং পাপ কাজের মধ্যে কত রকম ভাবে পাপ তারা দুনিয়াতে করছে, আর ধরাকে সরাজ্ঞান করে আল্লাহ তাআলা নাফরমানি করছে, আর তাদের পাপের খাতাকে কালিমা লিপ্ত করছে। পক্ষান্তরে যারা উপদেশ গ্রহণ করে, যারা সতর্ক, যারা সজাগ, যারা বিচক্ষণ, যারা জ্ঞানী, যারা ইমানদার, তারা জানে যে এই পৃথিবী, পৃথিবীর এই সংসার, পৃথিবীর এই পার্থিব্য জীবন বেশিক্ষণের জন্য না, খুব তাড়াতাড়ি চলে যাবে, আর যেতে হবে আমাদেরকে চিরস্থায়ী জীবনের জন্য। এজন্য আমাদের এই জীবনটা কি দারুল মামার বলা হয়, পার হওয়ার জায়গা, মুসাফির খানা। ঢাকা থেকে চট্টগ্রাম যাব, মাঝখানে একটা মুসাফির খানা, সেখানে রেস্ট নিয়ে তারপরে আবার যেতে হবে, আসল ঠিকানা আমার ঢাকা, যেতেই হবে, কোনো উপায় নেই। দুনিয়া, দুনিয়াটা আমাদের আসল ঠিকানা নয়, দুনিয়া ছেড়ে আমাদেরকে যেতে হবে, যেন একটা গাছের নিচে কিছুক্ষণের জন্য ছায়া গ্রহণ করেছি জিড়িয়ে নেওয়ার জন্য, তারপর যেতে হবে, উপায় নেই, আসল ঘরে আসল ঠিকানায় ফিরে যাবে। আসল ঠিকানা কোথায় আমাদের? আমরা কোথায় ছিলাম? জান্নাতে ছিলাম। আল্লাহ আকবার, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে স্থান দিয়েছিলেন, তারপরে আল্লাহর ইচ্ছা কিছু ঘটলো, আল্লাহ বলে যা দুনিয়াতে, দুনিয়াতে কাজ করে আয়, যে ভালো কাজ করে আসবি তাকে তোর আবার ঘর ফিরিয়ে দেব, আর যদি ঘর সে ঠিক মতো কাজ করে না আসতে পারিস তাহলে তোকে লাল ঘরের ঠিকানা দেখিয়ে দেব। আসল ঠিকানা, আমাদের আসল ঘরে ফিরে যেতে হবে। মাঝখানে বহু বাধা আছে, বিপত্তি আছে, দুনিয়ার সুখ ভোগ, নানা ফিতনা, শয়তান পেছনে লেগে আছে, আমাদেরকে আসল ঠিকানায় পৌঁছতে দেয় না। যেমন ওই শয়তান রাত্রে ঘুম পাড়ায় না, ফজরের নামাজ পড়তে দেয় না, আরে এখন ঘুমা ঘুমা, আলাইকা লাইলুন তাওয়িল, ফারকত, এখন অনেক রাত, ঘুমা এখন, কারণ সময় হয়নি ফজরের। ঠিক আমরা মুসাফির খানাতে গাছের নিচে যে ছায়া গ্রহণ করছি, শয়তান আমাদেরকে ভুলিয়ে রাখছে বহুদেরই, এখন দিল্লি বহু দূরে, শুনেছেন আপনারা নিশ্চয়ই ইতিহাসে জানেন, অনেক দূর, অনেক দূর, অনেক সময়, এই অনেক সময় আছে মনে করে আমরা গাফলাতে আছি, আমরা ওই দাস্যে আছি, উদাসীনতায় আছি, আর এই দুনিয়ার কথা ভুলে গেছি যে দুনিয়া আসল ঠিকানা নয়, অস্থায়ী ঠিকানা, যেতে হবে, উপায় নেই। কিন্তু আমরা এই অস্থায়ী ঠিকানাকেই সাজাতে গুজাতে গুছাতে লেগে আছি, সুন্দর সাজসজ্জা করে ভালো করে তাকে সাজিয়ে রাখছি যেন আমাদের মরণ হবে না, আমরা এই ঠিকানা ছেড়ে আর কোনোদিন যাব না। এই জন্য বলা হয় দুনিয়া মাজরাতুল আখেরা, এটা কিন্তু হাদিস না কিন্তু বলা হয়, কথা ঠিকই, দুনিয়া হচ্ছে আখেরাতের মাজরা। মাজরা আমরা এখানে যারা সৌদি আরবে থাকি মাজরা খুব ভালো বুঝবো, আমাদের দেশের লোক বুঝবে না, মাজরা খুব ভালো করে চিনি। মাজরা মানে কি? যেখানে যেখানে জারা হয় যেখানে সেখানে মাজরা। তো মাজরা মানে হচ্ছে ক্ষেত, ফসল ক্ষেত, শস্য ক্ষেত, জমি। সেই দুনিয়া আমাদেরকে সেই শস্য ক্ষেতে শস্য ফলাবার জন্য পাঠানো হয়েছে। শস্য ক্ষেত যদি আমরা শস্য উৎপাদন করতে পারি, ফসল কাটার সময় কখন? অগ্ন পৌষ মাস, তাই না? অগ্ন পৌষ মাস আসছে, সেটা কোন দিন? কেয়ামতের দিন, আখেরাতের দিন। আখেরাতে তার ফসল কাটবো, আখেরাতে ফসল কাটবো। যদি ঘাস রোপণ করেছি ঘাস কাটবো, আর ধান রোপণ করে থাকলে ধান কাটবো। যে ফল রোপণ করব, নিম ফল তো নিম ফল, আঙ্গুর ফল তো আঙ্গুর ফল, নাকি নিম ফল রোপণ করবেন আঙ্গুর ফল হবে? অসম্ভব। সুতরাং এই দুনিয়া হচ্ছে আকামে ইননামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতা ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল কারার। হে সম্প্রদায় বোঝো, বুঝে নাও, এই দুনিয়া হচ্ছে মাতা, কিছুকাল সুখ ভোগ করার জন্য এই দুনিয়া। অবশ্য সকলের জন্য সুখ ভোগের নয়, তাই না? সুখ ভোগের মাঝেই দুঃখ ভোগও আছে, আর সুখ দুঃখ দুই ভাই, কারো বেশি কারো কম, সুখ দুঃখ আছে। ওয়াইনাল আখিরাতা হিয়া দারুল কারার, স্থায়ীভাবে বসবাস করার জায়গা হলো আখেরাত, এ দুনিয়া নয়। ফজাইল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহ এক ব্যক্তিকে বললেন, কত বয়স তোমার? লোকটা বলল, 60 বছর। ফজাইল বললেন, আনতা মুন্দু সিত্তিন সানা তাসিরু ইলা রাব্বিক, তুমি এই 60 বছর ধরে কোথা দিয়ে কোন দিকে যাচ্ছ? তোমার রবের দিকে যাচ্ছ। আমরা যে হাঁটছি, আমরা যে চলছি, কোন দিকে যাচ্ছি? কবরের দিকে, তাই না? আমরা বুঝি আর না বুঝি আমরা যাচ্ছি আসলে কোন দিকে? কবরের দিকে, রবের দিকে যাচ্ছি। বললেন, তাই 60 বছর ধরে চলছো, এবারে তো পৌঁছে যাবে, মানে কাছাকাছি হয়ে গেছো। রাজুল বলল, লোকটা বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কখন বলতে হয়? বিপদের সময়, মুসিবতের সময়। তোমার মুসিবত কি হলো, কি ব্যাপার? قال البذيل من علم ان لله عبد وانه اليه راجع فليعلم انه موقوف। তাহলে তুমি জানো এটা মানে কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মানে কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মানে কি? ইন্না লিল্লাহ, আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি, আর আমরা তার দিকে, রাজিউন ফিরে যাব। তার মানে তোমার ঈমান আছে। অবশ্য আমাদের তো অনেকে লা ইলাহা ইল্লা বলি মানে বুঝি না, ইন্না লিল্লাহ বলি কিন্তু মানে বাঙালি হিসাবে না বোঝাই দরকার, আর আরবি হিসাবে তো বুঝবে, তাই না? একজন আরবি একজন আরবিকে জিজ্ঞেস করছে, সে বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাহলে নিশ্চয়ই সে বিশ্বাস রাখে যে আমরা আল্লাহর জন্য এবং আমরা ফিরে যাব কার দিকে? ওয়া ইলাইহি তুরজাউন, ওয়া ইলাইহি ইরজাউন, তাই না? ফিরে যেতেই হবে। তাহলে তুমি যদি বিশ্বাস করো যে আল্লাহর দিকে ফিরে যাবে, তাহলে তোমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এটা বিশ্বাস করো না করো না, আর শুধু দাঁড়ালে তো হবে না, দাঁড়ানোর পর কি করতে হবে? প্রশ্নের জবাব দিতে হবে, মাসউল, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, ওদেরকে দাঁড় করো, থামাও ওদেরকে, ওদেরকে জিজ্ঞাসা করা হবে। ফালইউদ্দিল মাসআলাতি জাওয়াবা, সুতরাং প্রশ্নের জন্য জবাব প্রস্তুত করো, প্রশ্নের উত্তর তৈরি করো। লোকটা বলল, ফামাল হিলা, এত বছর পার হয়ে গেল, এখন বাঁচার উপায় কি, পথ কি, বলে দেন। বলল, ইয়াসিরা, সহজ উপায়, সহজ। কি উপায়, কি সহজ? বললেন, কালা তুহসিনু ফিমা বাকি ফায়াগফিরু লাকা মা মাদা, বাকি যে জীবনটুকু রয়েছে, জানি না এক ঘন্টা না এক দিন না এক সপ্তাহ না এক মাস, যতটুকুই আছে সেইটুকুতে তুমি ভালো লোক হয়ে যাও, সেইটুকুতে তুমি ভালো লোক হয়ে যাও, তাহলে এই গত 60 বছরে যা হয়েছে তোমার কি করা হবে? তোমাকে ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহ আকবার, খুব সহজ। বাকি যে জীবনটুকু আছে সেই জীবনটুকু তুমি কি হয়ে যাও? ভালো হয়ে যাও। তাহলে গত ষাট বছরের জীবন তোমাকে কি গণ্য করা হবে? ভালো। তার মানে শেষ ভালো যার, সব ভালো তার, সব ভালো তার, শেষ ভালো যার। আর যদি তুমি তা না করো তাহলে বাকি জীবনে যা করবে তাতেও পাকড়াও হবে, আর বাকি ষাট আগের ষাট বছরে যা করেছো তাতেও তোমাকে পাকড়াও করা হবে। হাসান বসরি রাহমাহুল্লাহ বলেছেন, ইত্তাকিল্লাহ ইয়া ইবনা আদম লা ইয়াজতামিউ আলাইকা খাসলাতান সাকরাতুল মাউতি ওয়া হাসরাতুল ফাউত। হে বান্দা, আল্লাহর বান্দা, তুমি সতর্ক হও, তোমার মধ্যে দুটো আচরণ যেন একসাথে জমা না হয়। কি কি? সাকরাতুল মাউত। সাকরাতুল মাউত মানে কি? মৃত্যু যন্ত্রণা। লোকটা খুব আসানের সঙ্গে মারা গেল গো, আহা, জানেন আপনি আসানের সঙ্গে মারা গেছে? মারা, মরে যাওয়ার মৃত্যু যন্ত্রণা যে কি, ওলামারা কোন কোন ওলামা বলেছেন মৃত্যু যন্ত্রণা হচ্ছে এমন যেমন জীবন্ত অবস্থায় কোন মানুষের কিংবা কোন জন্তুর ছাল ছাড়িয়ে নেওয়া হয় জীবন্ত অবস্থায়। আর আপনারা দেখেছেন ওটাকে কি বলে, রিমান্ডে না কি বলে, রিমান্ডে যখন নেয় তখন কিভাবে নখ এইভাবে সাঁড়াশি দিয়ে নখ তুলে নেওয়া হয়, বল আর কে তোর সাথে আছে, বল তোদের নেতাকে, বল তোর এই এই সেই, তাই না? জীবন্ত অবস্থায় যদি অঙ্গহানি করা হয়, জীবন্ত অবস্থায় যদি ছাল ছাড়িয়ে নেওয়া হয়, কেমন মৃত্যু যন্ত্রণা একটু অনুমান করা যায়। তো এই মৃত্যু যন্ত্রণা ও হাসরাতুল ফওত, আর সেই সাথে যা কিছু ফওত হয়ে গেছে, ছুটে গেছে, তার আফসোস, যেন দুটো একসঙ্গে না হয়। তার মানে কি হয়? দুটোর মধ্যে একটা হোক, ভালো হওয়ার জন্য, ভালো প্রস্তুতি, ভালো হওয়ার জন্য প্রস্তুতি যেন তোমার মধ্যে থাকে। মৃত্যু যন্ত্রণা হবেই, আর তবে এর সাথে যেন তোমার এটা না হয় যে তুমি আফসোস করছো যে হাই আল্লাহ, যদি আমি এটা করতাম, যদি আমি এটা না করতাম, এই আফসোস যেন না হয়। যদি আমি নামাজ পড়তাম, যদি আমি সোজা পথে চলতাম, যদি আমি অমককে বন্ধুরূপে গ্রহণ না করতাম, যদি আমি, যদি আমি, যদি আমি, এই আফসোস যেন না হয়, এই আফসোস যেন না হয়। আফসোস হবে, পরকালে আফসোস আছে না নেই? আফসোস আছে। কিসের আফসোস? হাইরে যদি আরো বেশি কিছু করতাম পরকালে। দেখেন আপনার অনেক লোকের মানে মর্যাদা দেখে আপনার কি হবে, ঈর্ষা হবে যে আমার যদি আরো বেশি হতো। হাফেজ সাহেবরা, কারি সাহেবরা যারা আমল করেন তাদেরকে কি বলা হবে? ইকরা ওয়ারতাকি, ইকরা ওয়ারতাকি, পড়তে থাকো আর চড়তে থাকো। মর্যাদা ফার্স্ট ক্লাস, মানে ফার্স্ট ক্লাস হচ্ছে একদম প্রথম শ্রেণী। এবার নিচে অনেক ক্লাস আছে, যত আয়াত পড়বে তত ঊর্ধ্ব দিকে, তখন শেষকালে মুখ চিন্তা করে, ভাবনা করে যত আয়াত মুখস্থ আছে পড়তে থাকবে। আপনার যতগুলো আয়াত মুখস্থ আছে আপনি পড়বেন, কিন্তু তখন আফসোস হবে না? হবে না। হাই রে, যদি আমি কোরআন, হ্যাঁ হবেই, এটা হবেই। সুতরাং সেদিনে তোমার আফসোস আর মৃত্যু যন্ত্রণা দুটো যেন একসাথে জমা না হয়। আর আপনারা জানেন মাসউলুন, তোমাকে দান করানো হবে আল্লাহর সামনে, আর জিজ্ঞাসা করা হবে। জিজ্ঞাসা করা হবে কি? প্রথম জিজ্ঞাসা করা হবে, এটা আপনারা জানেন, বহুবার শুনেছেন, পাঁচটা জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কি কি? প্রথম হচ্ছে বয়স। তোমাকে বয়স দিয়েছিলাম, সময় দিয়েছিলাম, এই বয়সে তুমি কি করেছ? নম্বর দুই, এই বয়সের ভিতরে একটা স্ট্রং সময় ছিল, ও বাবা, ভোগ ফুলিয়ে তখন হাম কিছু সে ডরতা নাহি, তাই না? তখন খুব, এটা কি কাল বলে? যৌবন কাল। এই যৌবন কাল তুমি কিভাবে ক্ষয় করেছ, কিভাবে ব্যয় করেছ। আর নম্বর তিন, মাল ধন, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি, মাশাআল্লাহ, কোত্থেকে পেয়েছিলে? আমাদের আজকাল তো দেশি রাজনীতির কেমন টানাপোড়েন জানেন তো, এ কোত্থেকে হলো, ও কোত্থেকে হলো, ব্যাংক ব্যালেন্স কোত্থেকে হলো, এখানেই চলছে। আর কেয়ামতে আল্লাহ বলবেন, এই মাল তুমি কোথা পেলে, এত গাড়ি এত বাড়ি তোমার কি করে হলো? আছে জবাব? তিন নম্বর হলো, চার নম্বর প্রশ্ন কি হবে? এত মাল যে তোমাকে দেওয়া হয়েছিল, মালগুলো ব্যয় কোথায় করেছিলে, কোন পথে ব্যয় করেছিলে, কিসের জন্য ব্যয় করেছিলে, কিভাবে খরচ করেছিলে? আর পাঁচ নম্বর প্রশ্ন হলো, যদিও দুটো কিন্তু একটা, সেটা হচ্ছে কি কি শিখেছিলে আর কি আমল করেছিলে। ও কারি সাহেব, খুব কোরআন পড়েছিলে গলার রগ ফুলিয়ে ফুলিয়ে, কি আমল করেছিলে, মানে বুঝেছিলে না আমল করেছিলে? ও হুজুর আলেম, হুজুর না বললে তো আপনার আবার রাগ হয়, তো আমলটা কি করেছিলে, আমল কি করেছিলে? এই জন্য কেয়ামতের দিনে জাহান্নামের উদ্বোধন হবে কাকে দিয়ে? এই কারি আর হুজুরকে দিয়ে জাহান্নামের উদ্বোধন। শুধু কারি হুজুর না, শহীদও আছে, দানশীলও আছে, কেন তাদের উল্টো আমল। যাই হোক, এই পাঁচটা প্রশ্ন হবে, তার জন্য প্রস্তুতি নিতে হবে, সময়, এই যে সময় বছর চলে গেল আমাদের, যদি আপনি হিসাব নেন যে আমাদের পিছু বছরে কি হলো। সুতরাং এই বছরে, এই এক এক বছরে বা প্রত্যেক দিনে প্রত্যেক মাসে যেন আমাদের কি না হয়, আমাদের ছুটে না যায়, আমাদের পাতা যেন, খাতার পাতা যেন সাদা থেকে না যায়। মোমেনের কাজের জন্য কোনো সময় থাকে না, মোমেনকে আমল করতে হবে কতক্ষণ পর্যন্ত, নাকি একটা নির্দিষ্ট আছে? শরিয়ত, তরিকত, হাকিকত, মারেফতে পৌঁছে গেলে খালাস, 20 বছর বয়সে মারেফতে পৌঁছে যান, মার ফুটতে আর কিছু করতে হবে না, 80 বছর বাঁচলে আপনার 60 বছর ফ্রি, এরকম আছে নাকি কিছু ফ্যাসিলিটি আছে, এরকম এরকম ফ্যাসিলিটি আছে? 70 বছর পৌঁছে গেলে আরো 10 বছর বাঁচলে ফ্যাসিলিটি খালাস, ফ্রি, তোমার তোমার রিটায়ার্ড হয়ে গেছো, রিটায়ার্ডের ব্যবস্থা আছে নাকি শরিয়াতে? রিটায়ার্ডের ব্যবস্থা নেই এখানে, রিটায়ার্ড হওয়ার কথা না এখানে, তুমি ক্লান্ত হবে আর ক্লান্ত হয়ে তোমাকে অবসর দেওয়া হবে, অবসর প্রাপ্তির সময় নাই। এখানে কি বলা হয়েছে? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন আসা পর্যন্ত। এই জন্য তো হুজুর মারেফত পৌঁছে গেলে আর আমলের দরকার না, ইয়াকিন মানে মারেফত না, কি ইয়াকিন মানে মৃত্যু, ইয়াকিন যখন আসলে মৃত্যু না হলে ইয়াকিন হবে না, এই জন্য মৃত্যুকে ইয়াকিন বলা হয়েছে। কাল্লা সাওফা তাআলামুন সুম্মা কাল্লা সাওফা তাআলামুন কাল্লা লাও তাআলামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম হাত্তা যুরতুমুল মাকাবির, ইয়াকিন তখন আসবে, মরার আগে ইয়াকিন, সত্য সত্যপক্ষে ইয়াকিন আসবে না। সোনা জিনিস দেখার মতো হয় না, যখন দেখতে পাবে তখন ইয়াকিনটা ঠিক মতো হবে। সুতরাং মোমেনের আমলের সময়সীমা নেই, মরণ আসা পর্যন্ত তাকে আল্লাহর ইবাদত করতে হবে। হাদিসে আছে, আযারাল্লাহু লিআমরিন আখারা আজালাহু হাত্তা ইবলাগু 60 সানা, 60 বছর বয়স হয়ে গেছে আবার কি আল কোনো ওজর চলবে না আল্লাহর কাছে? এই 60 বছর বয়স পেয়েছে অথচ জান্নাত যেতে পারলে না, আর কোনো ওজর চলবে না। আছে ওয়াহাব ইবনে ওয়ার্দ বলছেন যে যেন ফেরেশতা আসমানে আহ্বান করে, এই খামসিন ওয়ালারা, তার মানে খামসিন মানে 50, এই 50 বছর ওয়ালারা, তোমরা শোনো, তোমরা যা লাগিয়েছিলে, যা ফসল লাগিয়েছিলে কাটার সময় হয়ে গেছে, এই 60 বছর ওয়ালারা হালুম্মু ইলাল হিসাব, হিসাবের জন্য প্রস্তুতি নাও, চলো হিসাবের জন্য রেডি হও। আবনা সাবঈন মাযা কদ্দামতুম ওয়া মাযা আখারতুম, এই 70 বছর ওয়ালারা, 70 বছর বয়স পেয়েছো দুনিয়াতে, মাশাআল্লাহ, কি পাঠালে আর কি পাঠালে না, কোথায় আখেরাতের জন্য? আপনার সেমানি লা ওজর, 80 বছর বয়স হয়ে গেছে আর কি ওজর তোমার, এবার তো কিছুই বাকি নেই। সুতরাং আবার বলছি, দুটো নিয়ামত আছে, যে নিয়ামত সম্পর্কে মানুষ উদাসীন, অধিকাংশ মানুষ, সবাই না, দুটো নিয়ামত আছে, নেমাতানি মাগবুনুন ফিহিমা কাসিরুম মিনান নাস, দুটো নিয়ামতের ব্যাপারে ধোকায় আছে মানুষ। কি কি সেই দুটো নিয়ামত? আর সেহাতু ওয়াল ফারাগ, আর সেহা মানে হচ্ছে সুস্বাস্থ্য, মাশাআল্লাহ ভালো আছেন, ভালো আছেন মাশাআল্লাহ, ভালো থাকা সত্ত্বেও আপনি করছেন না। ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদাউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা ওয়া কাদ কানু ইউদাউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন, হাইয়া আলা সালাহ, হাইয়া আলা ফালাহ, তাদেরকে ডাকা হতো, তাদেরকে ডাকা হতো ডেলি 5 বার করে, শুনতো তারা ডাক, কিন্তু এই ডাকের সারা দিয়ে মসজিদে উপস্থিত হতো না। সাহুম সালিমুন, তারা কি ছিল? নিরাপদ, নিরাপদে ছিল, সুস্থ ছিল, সুস্বাস্থ্য সবকিছু ছিল, কিন্তু না, যেত না। তাহলে কালকে আমাদের দিনে যখন সিজদা করতে বলা হবে, সিজদা করতে পারবে? পারবে না, পাটার মতো হয়ে উল্টে যাবে। সুতরাং এই সুস্বাস্থ্য থাকতে এমন এক সময় আসবে যখন কি করবো হুজুর, আর পারি না, আর পারি না, যখন ছিলে তখন তো করনি, তখন আফসোস হবে। আর ফারাক মানে হচ্ছে অবসর সময়, অবকাশ সময়। অবসর অবকাশ আপনারা বোঝেন তো, যে সময় আছে তখন ছেলে মেয়েরা বলে চলো পার্কে বেরিয়েছে। আল্লাহ একবার, পার্কে কত সময় নষ্ট করছে মানুষ দেখেছেন? এই যে চার মাস লম্বা ছুটি গেল, পার্কে দিয়ে গেছেন কোনোদিন? সুবহান আল্লাহ, রাতের পর রাত জেগে ফজরের আগে এসে ঘুমাচ্ছে, ফজরের নামাজও পড়ে না। পার্কে, পার্কি আর বাজারি পুরুষ আর নারী আছে, পুরুষদের তুলনায় মেয়েরা বেশি, পার্কি আর বাজারি মেয়ে যারা পার্কে বসে আছে, তবু ঠান্ডা নয়, গরম, কোনোদিন বাতাস চলে না, তাও বসে আছে ওখানে। ওখানে আবার মুরগি পুড়িয়ে ওখানে রান্না করে খাচ্ছে, আর কেউ কেউ হোটেল থেকে অর্ডার দিয়ে, মাশাআল্লাহ। যারা যে পার্ক থেকে অর্ডার দিচ্ছে, মাঝমা থেকে খাবার যাচ্ছে, ইয়ে মাঝ ওখানে খাচ্ছে, সুবহানাল্লাহ, কত সময় নষ্ট করছে। ফারাক, অবসর, অবসর সময়, সময় কাটে না হুজুর, সময় কাটে না, কাটাতে হচ্ছে, সময় কাটাতে হচ্ছে তাদের, এত সময় আছে। অথচ আল্লাহ আমাদেরকে বলছেন ওয়াইজা ফারাগতা ফানসাব, ফারেগ হলেই, তার মানে অবসর পেলেই তুমি কি হও? সচেষ্ট হও, সচেষ্ট হও, সবল হও, এবং তার জন্য আল্লাহর জিকিরের জন্য, আল্লাহর ইবাদতের জন্য শক্ত হও। বেশ, একটা কথা আছে তাফসির রাজিতে, একজন বরফ ব্যবসায়ী বরফ বিক্রি করছে। এখনকার যুগের মতো তো তখন ছিল না বরফ ব্যবসা, তখন কি করার হবে, বরফটা তৈরি করা হয়েছে কোন রকম, বরফের ওই চ্যাং কোটে কি বলে রেখে, চ্যাংই বলে নাকি, চাক, যাক, বরফের চাক বা চ্যাং নিয়ে এসে রাস্তার ধারে বসে বিক্রি করছে, বরফ নাও। কি বলে বিক্রি করছে জানেন? বলছে ইরহামু মাইয়াযু বরাস মালিহি, ইরহামু মাইয়াযু বরাস মালিহি। আমরা অনেক সময় ক্রেতা ডাকি, তাই না? ক্রেতা ডেকে নিলি তো নিলি, তাহলে চলে যা, কিন্তু অনেক সময় ভাই আমারটা নাও, ভাই আমারটা কেনা। আহা, আমি ট্রেনে আমাদের হকার থাকে না, হকার অনেক কিছু বিক্রি করে, তা একজন বাদাম ব্যবসায়ী বাদাম বিক্রি করছে, অন্ধ মানুষ, সে বলছে বা দাদারা আমি আপনাদের কাছে ভিক্ষা চাইনি, দাদারা আমার কাছে বাদাম কিনে খান, আমাকে রহম করুন। দেখছেন কি বলছেন? দাদারা অন্ধ, পরিষ্কার অন্ধ, দাদারা আমি ভিক্ষা চাই না। অনেকে ভিক্ষা করে, অনেক অন্ধ ভিক্ষা করছে, অনেকে গান শুনিয়ে ভিক্ষা করছে, অনেকে ব্যবসা করছে, অন্ধ বলছে দাদারা আমি আপনাদের কাছ থেকে ভিক্ষা চাইনি, আমার কাছে বাদাম কিনুন আর সময় পাস করুন, বাদাম খান আর সময় পাস করুন, ট্রেনের লম্বা সময়, তাই না? এ বেজারি কি বলছে, রহম করো, ও ক্রেতারা আমার উপর রহম করো, যার রাসি মাল ইয়াজুব, তার মানে যার পুঁজি গলে যাচ্ছে, এ বেচারির পুঁজি কি বরফ, আর সেই বরফ যদি বিক্রি হতে দেরি হয় কি হয়ে যাবে, আস্তে আস্তে গলে যাবে। আমার প্রতি দয়া করো আর তাড়াতাড়ি বরফ কিনে কি করো, আমাকে সাহায্য করো। আল্লাহ আকবার, জানেন আমাদের পুঁজি কি? আমাদের পুঁজি হচ্ছে জীবন, যে কটা জীবন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যে কটা বছর আমাদেরকে দিয়েছেন, তা কি হচ্ছে, আস্তে আস্তে ওই বরফের মতো গলে যাচ্ছে, আস্তে আস্তে বরফের মতো গলে যাচ্ছে। এই জন্য অনেকেই বলেছেন যে যারা জন্মদিন পালন করে, জন্মদিন পালন করে খুশি করে, জন্মদিন পালন করে খুশি করা হয়, একটা বছর চলে গেল বলে নাকি নতুন বছর পেলাম বলে, বলছেন এ হচ্ছে বুদ্ধিহীনতা। একটা বছর তার জীবন থেকে খসে গেল আর সে খুশি করে মোমবাতি নিমিয়ে দিয়ে, মোমবাতি নিমিয়ে বছরগুলোকে নিভিয়ে এসে আনন্দ করছে, তাই না? কেক কেটে খাচ্ছে, এই যে বোকা, এরা হচ্ছে বোকা, যারা এইভাবে নিজেদের বছর মোমবাতি ফুঁ দিয়ে নিভিয়ে তারা কি করে আনন্দ করে, ফুর্তি করে। আল্লাহুল মুস্তাআন বলছেন, আমি যখন এই লোকটাকে বরফ, আমি সূরা আসরের তফসির বুঝতাম না ভালো করে, যখন দেখলাম এই বরফওয়ালা এইভাবে বরফ বিক্রি করছে, আমি তফসির বুঝে গেলাম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্ত। কেন ক্ষতিগ্রস্ত? ক্ষতিগ্রস্ত হবেই, তো বসে আছে, বয়স চলে যাচ্ছে অথচ কিছুই করে না, তবে হ্যাঁ বলে যান আমি যদি ওর সাথে কাজ করে যাই, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, যদি আমরা এই চারটে কাজ করি, ঈমান এনে নেক আমল করি আর হকের হকের যদি ওসিয়ত করি পরস্পরকে এবং সবুরের ওসিয়ত করি ধৈর্য ধরি, তাহলে হ্যাঁ যাক বরফ গলে যাচ্ছে সমস্যা নাই, দিন চলে যাচ্ছে সমস্যা নাই, আমি প্রস্তুত আছি। যদি এরকম হয় তাহলে আল্লাহুল মুস্তাআন। হাসান বাসরি আরো বলেছেন, ইয়া ইবনা আদম ইন্নামা আনতা আইয়াম ফাইযা যাহাবা ইয়াউমুন যাহাবা বাদ, হে আদম সন্তান তুমি হচ্ছ কতকগুলি দিনের সমষ্টি, ষাট বছর, সত্তর বছর, আশি বছর, যাই হোক এই সমষ্টির নাম, যখন কিছু চলে যাবে, একদিন গেল মানে একদিন ক্ষয় হয়ে গেল, আমাদের বয়স বাড়ে না কমে, বাদশাহ নামদার এসছেন আসেন আজকে, বাদশাহ আমাদের বয়স বাড়ে না কমে, আমাদের বয়স কি হয়, বয়স কমে, ছোট বাড়াচ্ছে পরে বড় বয়স বাড়ছে, বয়স বাড়ে না, বয়স কি হয় আসলে কমে। হাসান বাসরি তাই বলছেন, জীবন মানে একটি পাতা পাকলে ঝরে যাওয়া, জীবন মানে একটি প্রদীপ হঠাৎ নিভে যাওয়া, জীবন মানে নতুন চাওয়া, নতুন কিছু পাওয়া, সবার মনে জ্বালিয়ে আলো হঠাৎ চলে যাওয়া, এ হচ্ছে জীবন। যে জীবন আমরা পেয়েছি সে জীবন কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে, ক্ষয় হচ্ছে। আর হাদিসে আছে, কুল্লুন নাসি ইয়াগযু ফাবায়ুন নাফসাহু, প্রত্যেক দিন মানুষ সকাল করে, হয় সে নিজেকে বিক্রি করে, না হয় নিজেকে ধ্বংসের পথে ঠেলে দেয় তার কর্মের মাধ্যমে, তার কর্মের মাধ্যমে সে যেমন কর্ম করবে সেই রকম তার ফল পায়, আল্লাহুল মুস্তাআন। তবে আমরা যদি জীবন গড়ি, আমরা যদি সঠিকভাবে জীবনটা গড়ি, তাহলে আমাদের নিশ্চিন্তে থাকা, অবশ্য তাও নিশ্চিন্তে থাকা যাবে না, তাই না, যে কি হয় কি হবে, আল্লাহ আল্লাহ রসুল বলতেন, জানি না আমার সাথে কি করা হবে, তোমাদের সাথে কি করা হবে জানি না, চিন্তা থাকবে। তবুও যদি আমি কাজ করে যাই, এই মনে করুন যদি এখনই বলা হয় যে, অবশ্য যারা স্কুলে কলেজে পড়েছেন তারা পরীক্ষা দিয়েছেন, যেমন পরীক্ষা, যে পরীক্ষায় যদি আমি পাস না করতে পারি তাহলেই জীবনটা বেকার হয়ে যাবে, চাকরি, বড় চাকরি পাবো। পরীক্ষার হলে ঢোকার সময় কি হয়, অনেকে প্রস্তুতি নিয়ে থাকে, ভালো করে পড়াশোনা করে গিয়ে, আর অনেকে কলমে হুজুরের কাছে ফুক দিয়ে নিয়ে যায়, এ লেখা হবে ভালো, ভালো লিখতে পারবে কলমে, হ্যাঁ বোকা, এক ধরনের বোকা এরা, আল্লাহ মুস্তাআন। প্রস্তুতি নাও তাহলে তোমার টেনশন হবে না পরীক্ষা হলে গিয়ে, আর না হয় আরে কি হবে, কোন প্রশ্ন আসবে, কেমন আসবে, কি করে লিখবো, তাই না, বারবার টাইম দেখবে, ঘড়ি দেখবে আর লিখবে, আর মনে আসবে না, তখন কত আফসোস হবে, টেনশন। কিন্তু যদি প্রস্তুতি নিয়ে থাকে, যে ব্যক্তি প্রস্তুতি নিয়ে থাকে, কোনো ব্যাপার নাই, যায় যে প্রশ্ন এলো লিখে দিল, দশ মিনিটের মধ্যে বেরিয়ে গেল, তাই না, এমনও ছাত্র থাকে। তো জীবন পরীক্ষাগার, এ হচ্ছে জীবন, হচ্ছে পরীক্ষার জীবন। সুতরাং একটা সংকল্প আমাদেরকে নিতে হবে, বছর চলে যাচ্ছে, বছরের পর বছর পার হয়ে যাচ্ছে, কত বছর হলো সৌদি আরবে, আপনি হয়তো বলবেন পাঁচ বছর, সাত বছর, যারা পুরনো আছে জিজ্ঞেস করেন, মুস্তফা ভাইকে জিজ্ঞেস করেন কত বছর হলো সৌদি আরবে, আমার হয়ে গেল ৩৩ বছর, ৩৩টা বছর পার হয়ে গেল কোথায়, এই সৌদি আরবে, আল্লাহ আকবার। এইভাবে বছর পানির মতো পার হয়ে যাচ্ছে, এমনিতে সময় অবশ্য যার কষ্টে পার হয় তার তাড়াতাড়ি পার হয় না, আর যার আনন্দে আনন্দে সুখে পার হয় তার খুব তাড়াতাড়ি পার হয়, তাই না, জীবন চলে যাচ্ছে, গড়িয়ে যাচ্ছে, বেলা গড়িয়ে যাচ্ছে। আর আমাদেরকে অঙ্গীকার করতে হবে, ওয়াদা করতে হবে, কি দেখেন কবির ভাষায়, মরিতে চাহি না আমি এ সুন্দর ভবনে, পারবেন বেঁচে থাকতে, মরিতে চাহি না আমি এ সুন্দর ভবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই, পারবেন থাকতে, পারবেন, তাহলে কেন কবি বলছেন, আছে উপায়, এই সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই, আপনি বেঁচে থাকবেন, আপনি বেঁচে থাকবেন, তাই না, কিভাবে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পায়, জীবন্ত মানুষের মাঝে যদি আপনি স্থান পেয়ে গেছেন, তো প্রত্যেকটা প্রত্যেকটা হৃদয়ে আপনি বেঁচে আছেন, তাই না, বেঁচে থাকবেন আপনি, চলেন সেই রকম জীবন আপনি তৈরি করেন, আপনি চলে গেলেও আপনি বেঁচে থাকবেন, পারবেন সেরকম। প্রথম যেদিন তুমি এসেছিলে ভাবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে, তাই না, যখন জন্ম হয় বাচ্চার, তখন বাচ্চায় কোয়া কোয়া করে কান্দে, আর বাকি সবাই কি করে, বাচ্চা হয়ে ছেলে হয়েছে। অবশ্য মেয়ে হলে একটু মুশকিল হয়, মেয়ে হলে সবাই হয়তো হাসে না, তাই না? জাহিলি যুগের মতো রে মেয়ে হয়েছে, দ্বিতীয় মেয়ে হলে ধর খোনার ডিম, ভাবলাম এবারে ছেলে হবে, এবারও মেয়ে হলো। হ্যাঁ, তখন বউয়ের দোষ দেয়, নিজের দোষ না, কার দোষ? হ্যাঁ, যার বীজ তার দোষ, না যার যে জমি তার দোষ? ভারী মুশকিল বটে। এক এক বোকা আছে মেয়ের দোষ দেয় তাকে, এই তোর মায়ের ঘর যা, তোর কোনো মরদ নেই, তোর মেয়ে ছেলেই হয় না, মেয়ে কানে, আর নিজের দোষ সেটা ভাবে না। আল্লাহ মুস্তাহান। তো যাই হোক, ছেলে হলে খুশি হয়, খুব খুশি, কিন্তু বেটা না লেঠা সে জানে না, এই বেটা বড় হয়ে যে কি করবে, আর মেয়ে হলে কি করবে সবাই জানে। আল্লাহ মুস্তাহান। পৃথিবীর সংসারের অভিজ্ঞতা সবারই আছে, আপনারা জানেন। যে যাই হোক, যেটা হচ্ছে স্বাভাবিক সেটা তুমি কাঁদো আর বাকি সবাই হাসে, হ্যাঁ বাকি সবাই হাসে। এবার তুমি বড় হয়েছো, বড় হও ধীরে ধীরে, এমনও জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আল্লাহ আকবার। এমন জীবন তৈরি করো বাস, তুমি মারা গেলে মানুষের চোখে পানি বয় আর তুমি যেন মরার পরে আখেরাতে হাসো। আল্লাহ আকবার। এরকম জীবন যদি তৈরি করতে পারো তাহলে কোনো সমস্যা নেই। ভাই জানা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গভীর রাত্রিকে ভয় করে সে যেন সন্ধ্যা রাত্রেই সফর শুরু করে, আর যে ব্যক্তি সন্ধ্যা রাত্রে চলতে লাগে সে গন্তব্যস্থলে পৌঁছে যায়। সাবধান, আল্লাহর পণ্য বড় আকরা। শোনো, আল্লাহর পণ্য হলো জান্নাত। আলা ইন্না সিলাতাল্লাহি গালিয়া, আলা ইন্না সিলাতাল্লাহি হিয়াল জান্নাহ। পণ্য আছে, সেই পণ্য আমাদেরকে গ্রহণ করতে হবে, সেখানে আমাদেরকে যেতে হবে। যেতে হলে কতটা সময়ের প্রয়োজন, পৌঁছতে পারবো না পারবো না, রাত হয়ে যাবে। রাত হওয়ার ভয় হয় তাহলে একটু সকাল সকাল বেরিয়ে হবে, তাই না? না কি, চলো সময় আছে, দেখবো আমাদের অনেক হাজি আছে, হজ করতে যায় না, হ্যাঁ আবার এসে পাপ টাপ করবো, তারপর শেষ জীবনে যাব। শেষ জীবনে যাব করতে করতে জীবনটাই শেষ হয়ে যায়, তার হজ করার সময় আর সুযোগ আর হয় না। আর যদি প্রথম থেকে প্রস্তুতি নেয় পাপ কেন হবে, পাপ কেন করবেন হজ করার পরে? আর অনেকেই ভাবে যে মক্কা গিয়ে ধাক্কা খেয়ে মরে গেলেই বাস সোজা জান্নাত চলে যাব, অনেকে তাই মনে করে, তাই না? কিন্তু না, হজ যখন ফরজ হবে তখনই করতে হবে, যখন ফরজ হবে তখনই। আমাদের অনেক ভাই হজ করেনি, বলে মা মা বেঁচে আছে, হজ করা হবে না। অনেকে জিজ্ঞেস করেন হজ কেন করেনি, বলে মা বেঁচে আছে। তো মা বেঁচে থাকলে কি হলো, মা বেঁচে থাকলে হজ হবে না? এ এক আশ্চর্য কথা। অনেক রকমের ধারণা আছে মানুষের, যেমন অনেকে মনে করে আকিকা না দেয়া থাকলে কোরবানি হবে না। আরে আকিকা না দেয়া থাকলে কোরবানি হবে না কেন, আকিকার সাথে কোরবানির সাথ কি? অনেকে মনে করে রমজানের রোজা কাজা থাকলে এই মহরমে আশুরার রোজা রাখা হবে না, হ্যাঁ বা নফল রোজা রাখা হবে না, এক এক রকমের ধারণা আছে। তা নয়, তুমি প্রস্তুতি নাও সকাল থেকে, জানো না তুমি পৌঁছাতে পারবে কি পারবে না। যেখানে রাস্তা লম্বা সেখানে তোমাকে আগে থেকে প্রস্তুতি নিতে হবে, আগে থেকে প্রস্তুতি নিয়ে তোমরা চলো আল্লাহর দিকে চলো। আর আল্লাহর সেই পুরস্কার নেওয়ার জন্য যে পুরস্কার, একমাত্র পুরস্কার হলো জান্নাত। আর শেষকালে একটা কথা বলি, নতুন বর্ষবরণের কোনো অনুষ্ঠান আছে না? নাই মুসলমানদের? নাই, 31st নেই, বছর শেষ হওয়ার ব্যাপারেও কিছু নেই, বছর শুরু করাতেও কোনো কিছু নেই, না মোনাজাত আছে, না মিলাদ আছে, আর না নাচ ড্যান্স, আর না গান বাজনা, আর না হইচই, না খাওয়া দাওয়া, না কিছু মুসলমানদের নেই। থাকলে কি থাকতো, আরবি মাস মহররম, বছর আরবি বছর মহররম মাসে কি হতো আমাদের, সেটা বিধেয় হতো, রাসূলুল্লাহ করতে বলতেন, তারপর সাহাবায়ে কেরাম করে যেতেন, উদ্বুদ্ধ করতেন যেইভাবে বছর তোমরা মোনাজাত করো, হ্যাঁ মোনাজাত করে বছর বরণ করো, আল্লাহ তুমি আমাদেরকে এই বছরে বরকত দাও, এই সেই সেই না, মাস বরণ করার কথা আছে চাঁদ দেখে, তাই না? চাঁদ দেখে শুভ কামনা করো, চলো চাঁদ দেখো, নতুন চাঁদ দেখে এই মাসটাকে বরণ করো এবং শুভ কামনা করো, কি বলে, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ইমান, আল্লাহ এই চাঁদ তুমি উদিত করো, এই চাঁদ এই মাস এক মাসের জন্য ইমান এবং বিল আমনি ওয়াল ইমান, যেন এই মাসের মধ্যে আমরা নিরাপদ থাকি আর আমাদের ইমান সতেজ থাকে। আর অন্য এক বর্ণনা আছে বিল ইউমনি ওয়াল ইমান, ইউমন মানে হচ্ছে বরকত। দেখেন, শুভ কামনার মাঝে মাস বরণ করার কথা আছে, মনে হয় কেউ করে, আমার তো খুব আল্লাহ বান্দা যারা চাঁদ দেখে, খেয়াল করে নতুন চাঁদ দেখে দোয়াটা পড়ে, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াল সালামাতি ওয়াল ইসলাম, ইসলাম যেন আমাদের থাকে আর সালামত থাকে। সালামত মানে যেটা নেই এখন, ইসলামও অনেকের নেই, ইসলাম বহু মানুষের নেই, আর তার সঙ্গে সালামতটাও নেই। ঘর থেকে বেরিয়ে গেলে ফিরবেন কি না গ্যারান্টি আছে? আল্লাহ আকবার, কোনো গ্যারান্টি নেই। আর ভোটের সময় হলো তো বুঝতেই পারছেন এমন অবস্থা যে ফিরে আসব, তারপর এখন তো আবার কাফেরদের অত্যাচার বাড়ছে ধীরে ধীরে, যে ট্রেনে যাব, বাসে যাব, কোথায় গিয়ে আটকাবে, কোথায় কি, কত রকম জবরদস্তি, কত রকম জুলুমবাজি রয়েছে, চলছে, চলবে, কখনো চিন্তায় বাজ, কখনো এ কোনো গ্যারান্টি নেই। ইসলাম থাকলেও সালামত নেই। তো আল্লাহ তুমি আমাদের এই মাসে কি দাও? ইসলাম দাও আর সালামত দাও। রব্বি ও রব্বুকাল্লাহ, হে চান তোমার রব আমার রব কে? আল্লাহ। চলেন মাস বরণ করেন। আর একটা কথা শেষকালে বলি, মোট কথা বর্ষ বরণ আমাদের নেই, আর একটা কথা বলেছি, সেটা হচ্ছে আগামী রবিবার এবং সোমবার মহরম মাসের 9 এবং 10 তারিখ আর সেপ্টেম্বর মাসে, এখানে আর কি সেপ্টেম্বর মাসের 8 ও 9 তারিখ কিসের দিন? আশুরার দিন। মহরমের 10 তারিখকে আশুরা বলা হয়। এই রোজা আপনারা রাখার জন্য প্রস্তুতি নেন। বলা হয়েছে এই একটার সাথে দুটো রোজা, 9 এবং 10 হচ্ছে ফিক্সড, 11 দিতে যাবেন না, কারণ 11 হাদিস সহি না, সহি হচ্ছে 9 এবং 10 রাখতে হবে, 9-10 রোজা রাখেন, একটার জন্য দুটো রোজা রাখতে হচ্ছে। আর তার স্বভাবটা কি? 1 বছরের গুণা আপনার মাফ হয়ে যাবে। আর একটা বর্ণনায় আছে এই রোজা সারা বছর রোজা রাখার সমান। আল্লাহু আকবার, সারা বছর রোজা রাখার সমান এই একটা বা দুটো রোজা? হ্যাঁ। সুতরাং এই সুযোগ হেলায় হারাবেন না, অবহেলায় কাটাবেন না। হ্যাঁ, কাজের মানুষ ঠিক আছে, যারা পারবে না তাদের তো বলার কিছু নেই, কিন্তু মনের ভিতরে যেন ওই পাশ কাটানোর বুদ্ধি না থাকে, আমরা কাজের মানুষ, আল্লাহ কারিম, না না খবরদার না, ওই যে বললাম সুযোগ গ্রহণ করুন। আগামীতে সুযোগ পাবেন কিনা জানেন না, এবছরটা পেয়েছেন, আগামী বছরের মহরম পাবেন কিনা আপনি জানেন না। অতএব রোজা রাখার প্রস্তুতি নেন। কখন ভাত খেতে হবে? ভোরের শনিবার, শনিবার দিবাগত রাত্রে ভাত খেতে হবে, রবিবার রোজা থাকবেন আর সোমবার রোজা থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। ওয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।